দিতেন, যারা দাঁড়িয়ে রাখে তারা বেকুব, দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করছে। আমরা দাঁড়িয়ে নিয়ে আমরা দেবেন কোথাকার, দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা, বোরখা নিয়ে ঠাট্টা, টুপি জামা নিয়ে ঠাট্টা, লম্বা জামা নিয়ে ঠাট্টা, কত রকমের পবিত্র আছে। কোন মহিলা দল যেন অন্য মহিলা দলের সঙ্গে বা অন্য মহিলা দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে। হতে পারে যে ওই মহিলা দল এই মহিলা দল থেকে বেশি ভালো, এক মহিলা অপর মহিলা নিয়ে ঠাট্টা করবে, হতে পারে যে সেই মহিলা এই মহিলা থেকে বেশি ভালো, বিভিন্ন ঠাট্টার বিষয় আছে। এইভাবে যদি প্রতিবেশী প্রতি প্রতিবেশী ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তো আপোষে মনের মধ্যে কি সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়। আপনি যদি আমাকে ব্যঙ্গ করেন তো আমি কি আপনাকে ভালোবাসবো? অবশ্যই না। আমি যদি আপনাকে ব্যঙ্গ করি ঠাট্টা করি তাহলে কি আমি আপনাকে ভালোবাসবো? অবশ্যই না। এইভাবে প্রতিবেশী প্রতিবেশী একটা হিংসা সৃষ্টি, ঝগড়া সৃষ্টি, বিদ্বেষ সৃষ্টি হবে, আর তারপরে ক্ষতি হবে ইসলামের। সুতরাং এটা হওয়া উচিত না। মুসলমান ভাই ভাই মুসলিমরা থাকবে সমাজ সমাজবদ্ধ ভাবে, আর এক অপরের প্রতি তারা অপকার করবে অপকার করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি কথা ইনশাআল্লাহ পরের মাসে।